الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون سورة هود 112 آيات যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীতে কোনো কাজই সম্ভব নয় দৃঢ় চিত্তে, নিশ্চিন্ত বিশ্বাসে এবং সুনির্দিষ্ট লক্ষ্যে সে কাজ না করা ব্যতীত। যে কাজে কোনো লক্ষ্য নাই, যে কাজে কোনো আন্তরিকতা নাই এবং যে কাজে কোনো নিয়মবদ্ধতা নাই, সে কাজ কখনোই সুনির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে না। এটাই স্বাভাবিক এবং চিরন্তন। এর বিপরীত চিন্তা করলে নিজেই নিজের ভুলের মধ্যে থাকবেন সারা জীবন। একটা ছোট্ট মোটর গাড়িও চলে না যদি তার নির্দিষ্ট লক্ষ্য না থাকে, ড্রাইভিং সিটে দক্ষ চালক না থাকে এবং তার পার্টসগুলো যদি ভালো না থাকে, একটা গাড়িও চলে না, এমনকি একটা সাইকেলও চালানো সম্ভব নয়। এটা সমাজ পরিচালনা করা এর চেয়ে আরো কঠিন। কবির ভাষায় হাওয়া কো পাল্টানা মুমকিন, মৌজ কো উল্টানা মুমকিন, লেকিন ইতনা নেই জায়সা কে আপনি জিন্দগিকে পাল্টানা মুমকিন। হাওয়ার গতি পরিবর্তন করা সম্ভব, নদীর স্রোত পরিবর্তন করা সম্ভব, কিন্তু এটা তার চাইতে বেশি অসম্ভব হল এটা সমাজ পরিবর্তন করা, নিজেকে পরিবর্তন করা। নবী রাসূল আসছেন সমাজ পরিবর্তন করার জন্য। আল্লাহ পাকের চিরন্তন সৃষ্টি কৌশলে মানুষের মধ্যে মন্দ প্রবণতা আছে, আর মন্দ প্রবণ লোকের সংখ্যাই বেশি। এই মন্দ মানুষগুলিকে আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ প্রেরিত বিধান নিয়ে, আল্লাহ প্রেরিত পুরুষগণ যাদেরকে আমরা নবী রসুল বলি এসেছেন, তারা সমাজের স্রোতটাকে আল্লাহমুখী করার চেষ্টা করেছেন। ফলে সমাজের মন্দ লোকেরা সবসময় তাদেরকে কষ্ট দিয়েছে, তাদের দাওয়াতে বাধা দিয়েছে, এটা ইতিহাসে সবাই আমরা জানি। একটা আমরা সবাই একমত, কোন নবী রসুলই পাপী ছিলেন না, তার সমাজের নিকৃষ্ট পর্যায়ের লোক ছিলেন না, এবং এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সকল নবী রসুল নিষ্পাপ। এমনি ভাবে আমরা এই বিষয়ে সকলে একমত, নবী রসুলরা কখনোই আল্লাহর নামে মিথ্যা কথা বলেন নাই, এটাও আমরা সবাই একমত যে নবী রসুলরা কখনো সমাজের মন্দ কামনা করেন নাই। এরপরও আমরা এতে একমত, নবী রসুলরা কখনোই তার সমাজের অধিকাংশ লোকের সমর্থন পান নাই, এটা কিন্তু সবাই আমরা একমত। কেন পান নাই এটা জবাবে আপনারা কি বলবেন আল্লাহ জানে, কেন সমর্থন পাইলেন না? আমরা তো মনে করি যিনি ভালো মানুষ তাকে সবাই ভালোবাসে, ভালো মানুষের সমাজে কদর হয়নি কেন? হয়নি তার মৌলিক কারণ এই যে সমাজের মানুষ চায় সবসময় নিজেদের মন মোতাবেক চলতে, আর মন বলতে শয়তান, শয়তান সবসময় মনের মধ্যে দাগা দেয়, অসবাসা সৃষ্টি করে, তার মধ্যে অত্যন্ত যুক্তিপূর্ণ চাকচিক্যপূর্ণ যুক্তি তার মাথায় ঢুকিয়ে দেয়, যাবতীয় বিলাস চিন্তা তার সামনে এনে দেয়, ফলে মানুষ অধিকাংশ মানুষই মন্দ প্রবণতা থেকে শুরু করে মন্দ হয়ে যায়। যদিও তারা সবাই এই নবী রসুলদেরকে ভালোবাসে, সম্মান করে, সালাম দেয়, নাম বলার সঙ্গে সঙ্গে আলাইহিস সালাম বলে, অনেক কিছু করে, তাদের নামে দরুদ পড়ে, জুলুস করে, মিলাদ করে, সবই করে, কিন্তু তার কথা মানে না, তার বিধান মানে না, কারণ বিধান মানলে তার দুনিয়াবী জীবনের ক্ষতি হয়, আর ক্ষতি স্বীকার করে কেউ নবী রসুলের কথা মানবে এমন সংখ্যা খুবই কম। এখানে গিয়েই প্রশ্ন, তাহলে কিভাবে নবী রসুল্লাহ দুনিয়ায় এই প্রচুর বিরোধিতার মুখে সংগ্রাম করেছেন, দাওয়াত দিয়েছেন, এবং এ যুগেও যারা নবী রসুলদের পথে চলতে চায় তাদের জীবনের সঙ্গে যদি নবী রসুলদের জীবনের কষ্টের সঙ্গে মিল না হয় তাহলে বুঝতে হবে তারা নবী রসুলের পথে তারা চলেন না। যিনি হক ও বাতিল সবকিছুকে মিলিয়ে নিয়ে সমাজের সবার কাছে খুশি থেকে সবার প্রশংসা কুড়িয়ে আন্দোলন করতে চান তিনি কখনোই নবী রসুলের পথের আন্দোলন করবেন না, তাকে শয়তানি পথে চলতে হবে, তাহলে লোক তার জন্য খুশি হবে, তার জানাজায় বহু লোক হবে, তার মিছিলে বহু লোক হবে, তাকে রিসিভ করার জন্য হাজার মানুষের ঢল নামবে, সবই হবে, কিন্তু প্রকৃত অর্থে সে আল্লাহর বিধান মানবে না। এখানে গিয়ে আল্লাহ রসুল খুব মাঝে মাঝে ভেঙে পড়তেন, এটা মাক্কি সুরা, সুরা হুদ, যখন দেখা যেত তার পাশে লোক নাই, কখন কখন মেয়ে ফাতেমা বলতো আব্বা ওরা পরিকল্পনা করেছে আপনাকে কাল মেরে ফেলে দেবে, আপনি বাইরে যাবেন না, এমনি করে করে প্রতিদিন তার কাছে কালে দুঃসংবাদই আসত। সেই সময় এই আয়াতটা নাজিল হয়, আল্লাহ পাক তার রসুলকে বলছেন, এখন রসুল নাই এ কথা কিন্তু আমাদেরকে বলা হচ্ছে, ফাস্তাকিম কামা উমিরতা ওমান তাবা মাআক, তুমি যেভাবে আদিষ্ট হয়েছ সেভাবেই অবিচল থাকো, এবং তুমি একা নাও, ওমান তাবা মাআক, এবং যারা তোমার সঙ্গে তওবা করেছে শিরক থেকে কুফর থেকে তওবা করে মুসলিম হয়েছে তারা যেন তোমারই মতো ইস্তিকামতের সঙ্গে দৃঢ় থাকে, ওয়ালা তাতগাও, সীমা লঙ্ঘন করো না, ইন্ন বিমা তামালুনা বাসির, তোমরা যা করছ আল্লাহ সব দেখছেন। কঠিন ব্যাপার, আয়াতে নাজিল হচ্ছে এমন এক ব্যক্তির উপরে যিনি প্রতি মুহূর্তে নির্যাতিত, প্রতি মুহূর্তে অপবাদগ্রস্ত, কেউ তাকে বলছে জাদুগ্রস্ত, কেউ তাকে বলছে পাগল, কেউ তাকে বলছে কবি, রাস্তায় গেলে থুত মারতেছে, হাড়ের গুড়া গুড়া করে তার মুখে ফুঁক দিচ্ছে, কত যে তাকে নির্যাতন করা হয়েছে সিরাত রসুলের পাঠকরা জানেন ভালো করে, আমি তালিকা দিয়ে দিয়েছি। এই কষ্ট মানুষ আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন কেমন ভাষায়, এটা ধমক না, এটা আসলে সান্ত্বনা নয়, ধমক। ফাস্তাকিম কামা উমরতা, যে যায় বলে বলুক, তোমাকে যা নির্দেশ দেওয়া হয়েছে সেইভাবে তুমি অবিচল থাকো, তুমি একা না, অমন তা বা মাক, তোমার সঙ্গে যারা তবা করে দিনের পথে এসছে তারাও। ওলা তার কানু এলাল্লা দিন দালাম, যারা জুলুম করে সীমা লঙ্ঘন করে তুমি তাদের দিকে ঝুঁকে পড়ো না, তুমি জালেম হয় না তা কিন্তু বলা হচ্ছে না, কারণ জানে নবীগণ জালেম হয় না। ওলা তার কানু, তাদের দিকে ঝুঁকে পড়ো না, সীমালঙ্ঘনকারীদের দিকে তুমি জানো ঝুঁকে পড়ো না, ঝুঁকে পড়াটা অপরাধ। কিভাবে ঝুঁকে পড়লে, তমাসা কুমুন্নার, জাহান্নাম তোমাকে স্পর্শ করবে। ওমালাকুম মিন দুনিল্লাহি মিন ওলিয়্যিন মিন আউলিয়া, এবং মনে রেখে দিও যদি একবার তুমি জাহান্নামে যাও তা তোমাকে তোমার কোনো বন্ধু জুটবে না, কোনো আউলিয়া জুটবে না, আউলিয়া অর্থ বন্ধু অভিভাবক। সুম্মা লা তুনসারুন, আর জাহান্নাম গেলে তোমাকে কেউ সাহায্য করবে না, জাহান্নামে বাঁচাওয়ার জন্য কোনো সাহায্যকারী তুমি পাবে না। এই দুটি আয়াতে আটটি বিষয় আল্লাহ পাক বলেছেন। এক, আল্লাহর আদেশ নিষেধের উপরে অবিচল থাকা, অবিচল থাকতে পারলে আমাদের রহমত পাবেন, দ্বিধান্বিত হলে রহমত থেকে বঞ্চিত হবেন। দোদেল বান্দা, কলমা চোর, না পায় শ্মশান, না পায় গোর, জানেন তো বাংলাদেশি প্রবাদ। এজন্য হিন্দুস্তানে মরতে গেলে তাকে গোরে দেবে না শ্মশানে দেবে এই নিয়ে মিটিং বসে, কোনো কোনো ক্ষেত্রে হাইকোর্ট পর্যন্ত গড়ায়, কারণ ওকে ছোটবেলা খাতনা করেনি, বুঝে কাম করে, নাম তো আমার হিন্দু মার্কের নাম। অনেক কিছু ঘটনা ঘটে বিভিন্ন দেশে, তা আমাদের অবস্থা যেন এরকম না হয়। আপনি যে দিনকে পছন্দ করেছেন, ইসলামকে বেছে নিয়েছেন, তারপর দৃঢ় থাকেন, দৃঢ় থাকা অর্থ মিছিল মিটিং করা না, দৃঢ় থাকা অর্থ তার আদেশ নির্দেশ মান্য করা। কামা উমিরতা, যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে, অর্থাৎ আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ, এর উপরে যদি আপনি অবিচল থাকতে পারেন তাহলে আপনি জান্নাত পাবেন, আর নইলে আপনি জান্নাত থেকে বঞ্চিত হবেন, কেউ ঠেকাতে পারবে না। দু নম্বর হল সাথী তওবাকারীদেরও অবিচল থাকতে হবে, একা থাকা যাবে না, কারণ পরিবেশ লাগে। একাকি কোনো ব্যক্তি সমাজে আল্লাহর দিনের উপর দৃঢ় থাকতে পারে না, সমাজ তাকে টলিয়ে দেয়। নবী রাসূল পারেন আল্লাহর বিশেষ মেহরবানিতে, এরপরও তাদেরকে বলা হচ্ছে অমন তা বা মাহাকা, তোমার সাথী তবাকারীদেরকেও একইভাবে অবিচল থাকতে হবে। এর মধ্যে ইঙ্গিত রয়েছে সংগঠনের প্রতি, সংগঠন ছাড়া মানুষ টিকতে পারে না, জামাতবদ্ধ জীবন তার জন্য ফরজ। আলাইকুম বিল জামাআ ওয়াইয়াকুম আল ফুরকা, আল্লাহ রাসূল বলছেন তোমাদের উপর জামাতবদ্ধ জীবন অপরিহার্য করা হল, বিচ্ছিন্ন জীবন নিষিদ্ধ করা হল। এই কোরআনের আয়াতের ব্যাখ্যা এগুলো আসছে, সামনে বলছি। তিন নম্বর, সীমা লঙ্ঘন করা যাবে না, আল্লাহ যা আদেশ আল্লাহ যা নিষেধ সেখানে আপনি কোনো যোগ বিয়োগ করতে পারবেন না। আপনি হতে পারেন বড় আইনজীবী, কিন্তু আল্লাহর আইনের বাইরে কোনো কথা বলার অধিকার আপনার নাই। হতে পারেন বিরাট বিচারপতি আপনি, কিন্তু আল্লাহর আইনের বাইরে বিচার করার ক্ষমতা আপনার নাই। যদি করেন তমাশা কুমুন্নার, জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে। চার, আল্লাহ সব কার্যক্রম দেখছেন, এই কথা যেন সবসময় মাথায় থাকে যে আমি যা কিছু করছি আল্লাহ সবই দেখছেন, এটা যদি মাথায় থাকে আপনি কিন্তু আল্লাহ বিরোধী কাজ করতে পারবেন না। তাবুদাল্লাহ কায়ান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহর ইবাদত করে এমনভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, এটুক যদি না পারো এটুক বিশ্বাস করো আল্লাহ তোমাকে দেখছেন, এটুকু মনে হলেই যথেষ্ট। পাঁচ, জালেম তথা সীমালঙ্ঘনকারীদের প্রতি ঝুঁকি পড়া যাবে না। আপনি দেখতে পাচ্ছেন যারা জালেম তাকে হেদায়ত করার ক্ষমতা আপনার নাই, তার বিরুদ্ধে কিছু করার যোগ্যতা বা শক্তি আপনার নাই, আপনি তাদের ঝুঁকে পড়তে পারবেন না, কথায় বা কলমে এমনকি দোয়াতেও পর্যন্ত তাদের পক্ষে আপনি কোনো কথা বলতে পারবেন না। যদি ঝুঁকে পড়েন তাহলে ওটাই তাদের মধ্যে আপনি গণ্য হওয়ার জন্য যথেষ্ট। ৬, তাতে জাহান্নাম অনিবার্য। যদি আপনি জালেমদের দিকে ঝুঁকে পড়েন, অর্থাৎ ইসলাম বিরোধী কোনো আদর্শের দিকেও যদি ঝুঁকে পড়েন, ইসলাম বিরোধী কোনো নেতা বা নেত্রীর প্রতি ঝুঁকে পড়েন, ঝুঁকে পড়াটাও কিন্তু আপনার জন্য অপরাধ। খুব সাবধান, এতে জাহান্নাম অনিবার্য, ঠেকাতে পারবেন না, কারণ আপনি পরিবেশে চলে যাবেন অন্যায় কাজে, আপোষ করে বাধ্য হয়ে যাবেন। সাত নম্বর, সেদিন কোনো বন্ধু থাকবে না, যেদিন আমরা কেয়ামতের মাঠে উঠব, জাহান্নাম যদি যেতে হয় সেদিন আমাকে বাঁচানোর জন্য কোনো সুপারিশকারী সুপারিশ কাজে লাগবে না। আট নম্বর, সেদিন আমরা কেউ সাহায্য প্রাপ্ত হব না, সুপারিশ না করলেও তো আল্লাহ সাহায্য করতে পারেন। আল্লাহ বলছেন ওখানে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার উপরে হক হলো মুমিনদের সাহায্য করা, কিন্তু যদি আমরা জালেম হয়ে মরি তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হব না। এই আটটি বিষয় এসেছে দুটি আয়াত। এবার আসেন আমার কাছাকাছির উদাহরণটা সামনে রাখেন। শত জুলুমের মধ্যেও আজকে প্রতিবেশী রোহিঙ্গা মুসলিম ভাইরা জীবন দিচ্ছে, ইজ্জত দিচ্ছে, ঘর বাড়ি সব শেষ করে দিচ্ছে, তাদের জীবনটা নিয়ে তারা বাড়ি পালিয়ে চলে আসতেছে, কি যত্ন। যদি রোহিঙ্গারা বলতো ঠিক আছে ভাই তোমরা আমাদের মেরো না, আমরা ইসলাম বাদ দিয়ে বৌদ্ধ হয়ে যাব, তাহলে বৌদ্ধরা খুশি হতো না? কিন্তু তারা কি তাই হচ্ছে? তারা হয়তো খুব বড় লেখাপড়া জানে না, হয়তো বড় আলেম নয়, কিন্তু ইমানটা তাদের এত মজবুত যে ইমান বাঁচানোর জন্য তারা জীবন দিচ্ছে। এই অবস্থায় আমরা কি তাদের ইমানের প্রতি শ্রদ্ধা দেখাবো না? তাদের প্রতি আমাদের কি কোনো মহব্বত থাকবে না? মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক হয় তাদের আদর্শিক কারণে, আকিদার কারণে। যিনি মোশরেক তার সঙ্গে অন্যদের সম্পর্ক শিরকি আকিদার কারণে, যিনি ইহুদি তার সঙ্গে অন্য ইহুদের সম্পর্ক ইহুদিয়াতের কারণে, যিনি খ্রিস্টান তার সঙ্গে অন্যদের সম্পর্ক তার খ্রিস্টানিটির কারণে। আমরা মুসলমান আমাদের পরস্পরের সম্পর্ক আমাদের ইমানের কারণে। ইমানদার ভাইরা জীবন দিচ্ছে, ইজ্জত দিচ্ছে, সবই দিচ্ছে শুধু ইমানের কারণে। কারণ এক মহিলার কথা যেটা আপনি আগের দিন শুনছেন আমাদের কাছে, যে মহিলাটি বিজিবি আমাদের বাংলাদেশে বর্ডার গার্ড ফোর্স যারা আছে তাদের গুলির মুখে নৌকা এসে পড়েছে, তো বলছে দেখো তোমরা মুসলমান তোমরা বিজিবি বাংলাদেশের ফোর্স তোমরা মারবে মারো। ও এতটুকু সান্ত্বনা আমার আছে, আমি বাংলাদেশের মাটিতে যদি মরি অন্তত বাংলাদেশের মুসলমান ভাইরা আমার জানাজাটা পড়বে, চিন্তা করা যায়। কিন্তু আমি যদি ওই দেশে মরি আমার জানাজাটাও হবে না। এটিকে জাতা ইমান মনে করেন নাকি? এর মূল্য কত বেশি! আজকে তারা অসহায়, জীবনের বিনিময়ে ওদিকেও গেলি গুলি এদিকেও গুলি, এর মধ্য দিয়ে ফাঁক ফোকর দিয়ে যারা এখানে আসে পৌঁছে যাচ্ছে কিনারায়, পেটে নেই ভাত, মুখে নেই ভাষা, কেউ স্বামী হারা, কেউ পিতৃহারা, কেউ সন্তান হারা, নিজে কেউ অঙ্গ প্রত্যঙ্গ হারা, এই মানুষগুলোকে সাহায্য করা, এটি কি আমাদের ইমানের দায়িত্ব নয়? আমরা সরকারের অনড় অবস্থানের কারণে এতদিন আপনাদের কিছু বলি নাই, কাল থেকে দেখছি অনেকে সাহায্য নিয়ে তাদেরকে দিচ্ছেন, এখন কি আমরা বসে থাকতে পারব? যাওয়ার সময় সবাই রোহিঙ্গাদের সাহায্য করে ফান্ডে সামনে চাদর ধরবে, আপনার অন্তর থেকে তাদের মহব্বতে সাহায্য করে যাবেন, বন্ধু বান্ধবদের বলবেন বাড়িতেও পরে পাঠাতে পারবেন, এক সপ্তাহের মধ্যে আমরা তাদের সহযোগিতাগুলো কক্সবাজারে আমাদের যারা সংগঠন আছে তাদের কাছে পৌঁছে দেব, ওনারা ওখান থেকে চিটাগাং কক্সবাজার দুই জেলা মিলে চলে যাবেন টেকনাফে, সেখানে গিয়ে তারা সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আমরা খালি আপনাদের খবরটা দিলাম, দেওয়া না দিয়ে আপনাদের ব্যাপার, ইমান আপনাদের কাছে, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের, তো পৌঁছে দিলাম। আহারে চন্দন বাংলাদেশ মানুষের সেবায় সবসময় নিয়োজিত, আহলেদের যুবসংঘ এই সেবায় শুরু থেকে নিয়োজিত। আমরা আজও আবার আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, যারা আছেন দেশে প্রবাসে আল্লাহর বাস্তে এক সপ্তাহের মধ্যে সাহায্য যা দিতে চান পাঠাবেন, আমরা আশা করছি তাদেরকে দ্রুত পৌঁছে দিতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জালামদের থেকে ঝুঁকি পড়া যাবে না, এই আয়াতের আলোকে কিন্তু কতগুলো আসলো। এরপর আসেন, আল্লাহ পাক তার রসুলকে কি কি নির্দেশ দিয়েছেন, অসংখ্য নির্দেশ আছে কোরআন হাদিসে, আপনারা জানেন। যেন আমরা আসছি জুমা পড়তে, কি জন্য আসছি? আল্লাহর নির্দেশ আছে বলে তো, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়। সূরা জুমার মধ্যে এই নির্দেশ এসেছে, যখন জুমার আজান হবে তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে ছুটে যাও মসজিদের দিকে, এজন্য তোমরা এসছে কিন্তু, তাই না? আল্লাহর আদেশ মানছি। এমনি করে আল্লাহ রাসূলের জীবনে অসংখ্য আদেশ নিষেধ এসেছে। আমরা কিন্তু আল্লাহ রাসূলের জীবনে দেখি নাই এই আদেশ, হে নবী তুমি তোমার জন্ম দিবস ও মৃত্যু দিবস পালন করো। যদি থাকে আলেম সমাজের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা একটা হাদিস বা একটা কোরআন আয়াত আমাদেরকে দিবেন যে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন হে নবী বা তোমার সাথীরা আমার তা বা মাক তোমরা আমাদের নবীদের জন্ম এবং মৃত্যু দিবস পালন করো। আপনি হয়তো ঘুরিয়ে ফিরিয়ে ব্যাখ্যা দিবেন, ঠিকই আছে, কোরআনকে ঘুরানো খুব সহজ, কিন্তু হাদিস যখন সামনে আসবে তখন তো আপনি সমস্যা পড়ে যাবেন। আপনি দেখান তো সেই আদেশটা সাহাবায়ে কেরাম স্বয়ং আল্লাহ রসুল নিজে পালন করেছেন কিনা। আমার আতাকুম রসুল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, রসুল যা তোমাদেরকে দেন সেটা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেন তা বর্জন করো। তিনি কি আমাদেরকে মিলাদ করার কোন সুন্নত দিয়েছেন? থাকলে আপনারা দেখবেন চোখ সবার আছে খোলা, আমাদের সঙ্গে হয়তো ঝগড়া করেন কেন, আমাদেরকে গালি দেন কেন? যত গালি গালাজ এখন আমাদের বিরুদ্ধে হচ্ছে, গত কালে পর্যন্ত আমরা শুনলাম আমাদের এক মসজিদ তারা এসে জবরদখল করে লাল নিশান টাঙিয়ে দিয়ে চলে গেছে, এখানে কোনো আহলে থাকতে পারবো না এই উপজেলার মধ্যে। খুশি হলেন নাকি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদেশ নাকি সবার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চমৎকার বক্তব্য রাখেন, এদেশ সবাই একটা হিন্দু মল্লে ভক্তি গদগদ হয়ে যায়, হিন্দু মন্দিরে যদি আগুন দেয় আর মুসলমান মসজিদ দখল হয়ে যাচ্ছে কিচ্ছু বলা যাবে না, প্রশাসন পর্যন্ত অধিকাংশ লোকের ফেভারে, আইনজীবীরাও আইনের আশ্রয় নিতে চায় না, বাপরে আহলে পক্ষে আমরা লড়ব না, সমিতি বানাইছে যাবেন কোথায়? বাংলাদেশের মানুষ খ্রিস্টান হলেও কোনো আপত্তি নাই, হিন্দু হলেও কোনো আপত্তি নাই, আহলে হলে সমস্ত দেশ আমাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, এরপরও যদি সে আহলে চন্দন বাংলাদেশের অনুসারী হয় তাহলে তো তা কোনো রেহাই নেই। খাঁটি মুসলমানদের এখানে বাঁচার জন্য কোনো অধিকারই নেই, ভাবখানা এই। আমরা তীব্র ভাষায় প্রশাসনে যারা আছেন তাদের এই পক্ষপাতিত্বের প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে নিরপেক্ষ হিসাবে প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষার জন্য আবেদন জানাচ্ছি। প্রশ্ন হলো এই ঈদ মিলাদুন্নবী এটা আমরা এগুলো করি না, কেন করি না? দলিল একটাই, আমার রসুল এটা করেননি, করার নির্দেশ দেন নাই, সাহাবা কেরাম করেননি, করার নির্দেশ দেন নাই। যেটা এখন চলছে দেশে এটা সৃষ্টি হয়েছে আল্লাহ রসুলের মৃত্যুর 593 অথবা 614 বছর পরে, মনে রাখবার কথাগুলো। যেটা মিলাদুন নবী বলে চলছে এটা জন্মে হয়েছে আল্লাহ রসুলের মৃত্যুর 593 অথবা 614 বছর পরে, তাহলে এটাকে সুন্নত হবে না বেদাত হবে? এই ফতোয়া আপনারই দিয়ে দেন, আমাদের ফতোয়া বোর্ড লাগবে না। এখন যদি কেউ বলে যে এটা মানতেই হবে, এটা সুন্নত না তার চেয়ে বড় কিছু, গভর্নমেন্টের কাছে দাবি করে যে এই দিন জশনে জুলুস করার জন্য সবাইকে বাধ্য করতে হবে, কালকে যদি চিঠি আসে গভর্নমেন্টের পক্ষ থেকে তোমরা এটা কেন করো না, কৈফিয়ত দাও বা করতে হবে, না করলে এক বছর জেল হবে, সবকিছুই আমরা বরণ করতে প্রস্তুত, যেহেতু এর পেছনে আল্লাহ রবির কোন নির্দেশ নাই। ফাস্তাকিম কামা উমিরতা, তোমাকে যেভাবে নির্দেশ দেওয়া হচ্ছে এরপর তুমি অবিচল থাকো, এই আয়াতের মধ্যে কি এটা আসে না? আমাকে তো নির্দেশই দেওয়া হয়নি, আমি এরপর দৃঢ় থাকবো কেন? শির্ক বেদাতের উপরে দৃঢ় থাকার জন্য তো ইসলাম নয়, ইসলামকে ধ্বংস করার জন্যই শির্ক বেদাতের জন্ম হয়েছে। আর আহলাদিস আন্দোলন শির্ক বেদাত মুক্ত করার আন্দোলন, আহলাদিস আন্দোলন সমাজকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে গড়তে চায়, ইসলামের আদি রূপ এদেশের প্রতিষ্ঠা করতে চায়, তাহলে কি দেশ খালি ভেজালের দেশ হবে? এখানে কি সঠিক বা বিশুদ্ধ ইসলাম প্রচার নিষিদ্ধ ঘোষণা করা হবে? তাহলে সেটাই করেন ইনশাআল্লাহ, আমরা জীবন দেব কখনোই বিশুদ্ধ ইসলাম ছাড়তে রাজি নই। সমাজের কুসংস্কার দূর করার জন্য প্রয়োজন আপোষের নেতা ও কর্মী সমৃদ্ধ একদল মানুষের, একদল ইমানদার মানুষের। আর এটাই হল সংগঠন যারা হবেন আল্লাহর নামে অঙ্গীকারাবদ্ধ, বায়াতবিহীন, অঙ্গীকারবিহীন কোন আনুগত্যকে ইসলাম, ইসলামী সংগঠন বলা হয় না। রসুলের জীবনের শুরু থেকেই এইভাবে তিনি আনুগত্যশীল একদল কর্মী তৈরি করেছেন যারা আল্লাহর নামে অঙ্গীকার করেছে, তারপর তাদের সঙ্গে তিনি মদিনায় বসে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সাধ্যমতো চেষ্টা করেছেন, আল্লাহর রহমত লাভে তিনি ধন্য হয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান। এই আয়াতটা সবার মুখস্থ করা দরকার, বলুন তো সাথে, ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। বাস, এবার অর্থ শুনেন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে শিশাঢালা প্রাচীরের ন্যায়, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, শিশাঢালা প্রাচীরের ন্যায়। এই আয়াতের মধ্যে কি সংগঠন এবং ইমারতের দলিল নিহিত নাই? একা একা কি দল হয়? শিশাঢালা প্রাচীর তো মেলা লাগে, ইটগুলো একসাথে করলে কি শক্তি হয়, দেয়াল হয়? যদি ইটগুলোর মাঝখানে সিমেন্ট আর বালুর মিশ্রণ না থাকে, দুটা ইট কি একসঙ্গে শক্ত হবে? এটাই হল আল্লাহর নামে অঙ্গীকার, এটাকেই বলে বায়াত। এই মানুষ তৈরি হলে তারা ঐক্যবদ্ধভাবে যদি আওয়াজ তোলে, শিরক বেদাত মানব না, কোরআন হাদিস ছাড়ব না, তখনই কিন্তু সমাজের পরিবর্তন আসবে, নইলে কি একাকী হবে? যে সমস্ত আলেমরা বলেন নিজে নিজে কোরআন সুন্নাহ মানব, আমি হয়ে যাবো মাশাআল্লাহ, আর কিছু দরকার নেই, এগুলি কোরআন সুন্নাহ বাইরে সংগঠন করা, ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবে বাতিল পন্থীরা আর বিভক্ত হবে হকপন্থীরা, এটাই কি ইসলামের বিধান নাকি? যার যার বুঝ তার কাজ থাক, লানা আমালুকুম আমালুকুম, আমাদের আমল আমাদের, তোমাদের আমল তোমাদের। আমরা যারা বুঝি বিশ্বাস করি সেটাই আপনাদের সামনে বলে দিচ্ছি, যদি সত্যিকার অর্থে হক প্রতিষ্ঠা করতে চান অবশ্যই হকপন্থীদের একটা সুদৃঢ় সংগঠন থাকতে হবে, তারা কোনো মতেই বাতিলের সঙ্গে আপোষ করবে না। একা কি কোশ্চেন করা সম্ভব না? হলে আল্লাহ নবীর জীবনী থেকে আপনি প্রমাণ দেন, পাশেই তার প্রতিবেশী নাজাসি খ্রিস্টান বাচ্চা ছিলেন, তার হিতাকাঙ্ক্ষী আল্লাহ রসুল কিন্তু সেখানে চলে গেলেন না, তিনি আশ্রয় নিলেন মদিনায়, যেখানে 75 জন বায়াতবদ্ধ কর্মী তার সেখানে ছিল, তিনি গেলেন সেখানে। এটা কি আমাদের জন্য দলিল নয়? কিছু মানুষ যদি তাকে সাপোর্ট না দিতেন, তাহলে আল্লাহর তার দিন মদিনায় কায়েম করা আদৌ সম্ভব হতো না। মদিনায় যাওয়ার পরেই সিয়াম ফরজ হয়েছে, জাকাত ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে, এই সমস্ত ফরজগুলো সবই মদিনায় গিয়ে ফরজ করা হয়েছে, কারণ সেখানে ফরজ মান্য করার একদল লোক তৈরি হয়েছিল, তাই না? এ তো যে কোনো মানুষ এটা বুঝতে পারেন। ওয়াল সাবানা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তাযালু ক্বাইফাতু মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা দুররু মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া ইয়াউমুল কিয়ামা। রাওয়া মুসলিম। সবান থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে চিরকাল একটা দল থাকবে যারা সবসময় হকের উপরে বিজয়ী থাকবে, তাদেরকে মানুষ ছেড়ে চলে যাবে কিন্তু তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ হকের উপরে টিকে থাকা বড় কঠিন, হক বোঝাও সহজ, হক আমল করাও সহজ, কিন্তু হকের উপরে দৃঢ় থাকাটা, অবিচল থাকাটা খুবই কঠিন, কারণ বাধা আসে, বাধা কে টিকে? এগুলো জান্নাতি মানুষের চরিত্রের অন্যতম নিদর্শন হচ্ছে এই, তিনি আমৃত্যু হকের উপরে অবিচল থাকবেন। অনুম্মিল হুসাইন কল সামেত রসুল্লাহ সাল্লাম ইয়াকুল, ইন উমরা আলাইকুম আব্দুন হাবাসিউন মুজাদ্দাউন ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহি ফাসমাউ লাহু ওয়াতিউ। রাওয়া মুসলিম। বিদায় হজের ভাষণে আমি আমার রসুলকে বলতে শুনেছি, যদি তোমাদের উপরে একজন নাক্কান কাটা কৃষ্ণকায় গোলাম আমির নিযুক্ত হন, তোমরা অবশ্যই তার কথা শুনবে এবং মান্য করবে। একুদুকুম বি কিতাবিল্লাহ, যদি তিনি আল্লাহর কিতাব অনুযায়ী তোমাদেরকে পরিচালনা করেন, শর্ত কিন্তু এটা, যদি মন গড়া আইন অনুযায়ী পরিচালনা করেন তাহলে তিনি কিন্তু ইসলামী আমির হবেন না। ইবনে উমরা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান মাতা ওয়ালা ইসাফি উনুকি বাইআতুন মাতা মিতাতুন জাহিলিয়া, যে মুসলমান মৃত্যুবরণ করল অথচ তার গর্দন আমিরের আনুগত্যের বায়াত নাই, সে জাহিলি হালতে মৃত্যুবরণ করল। জাহিলি অর্থ পথভ্রষ্ট অবস্থায় মৃত্যুবরণ করল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اطاع اميري فقد اطاعني ومن عصى اميري فقد عصاني, যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করল সে আমার আনুগত্য করল, যে ব্যক্তি আমার আমিরের অবাধ্যতা করল সে আমার অবাধ্যতা করল। বুখারী মুসলিমের হাদিস এটা। এখন বলুন আল্লাহ রসুলের আমির কে হবে? যে লোক কোরআন সুন্নার বিরোধী কথা বলে সেই হবে, না কোরআন সুন্নার পক্ষে কথা বলে সেই হবে? এতে যে কোনো মানুষ বুঝতে পারেন আপনারা। আমি রি ভাষাটা খুব মারাত্মক ভাষা, আমার আমির কত আদরের ভাষা, তাই না? এটা আমার ছেলে, ছেলে পাঁচটা আছে, চারটে অবাধ্য, একটাই বাধ্য, ভাববার লাগে এটা আমার ছেলে, এটা না নিয়ম তো সেটাই। যে আমির কোরআন হাদিস অনুযায়ী তার সঙ্গে পরিচালনা করে, আল্লাহ রসুল তাকে পছন্দ করে কেমন চমৎকার ভাষা ব্যবহার করছে, মান আতা আমিরি, মান আতা আমিরা বলছে না, যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করল, তাহলে বুঝতে হবে ওই আমির আল্লাহ রসুলের পছন্দনীয় আমির, যিনি আল্লাহ রসুলের আনিত পবিত্র কোরআন ও সহি হাদিসের অক্ষরে অক্ষরে আমল করেন এবং তার উপরে অবিচল থাকেন। হ্যাঁ, আপনারা বলেন আপনারা সরকার আনুগত্য করেন, তাহলে জাহিলি আনুগত্য করছেন, এই বিষয়ে আল্লাহ রসুলের নির্দেশ আসে বলেই আমরা করি, কারণ আমার রসুল আমাদের বলে গেছেন দেখো সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করো না তোমরা, তুয়াদ্দু ইলাইহিম হাক্কাহুম ওয়া সাল্লুল্লাহ হাক্কাকুম, তাদের হক খাজনা ট্যাক্স যা ওরা চায় সব ওদেরকে দিয়ে দাও, আর তোমার হক আল্লাহর কাছে চাও, তবুও বিদ্রোহ করো না। এজন্য আমরা যে দেশেই বসবাস করি না কেন আমরা সরকারের আনুগত্য করি, অন্যায় কাজে নয় ন্যায় কাজে, এবং আল্লাহর কাছে বাঁচার জন্য আমরা আমাদের নিজস্ব সাংগঠনিক আমিরের মাধ্যমে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অনুশাসন মোতাবেক নিজেদের জীবনকে পরিচালিত করি, এটাই হল নিয়ম। কারণ সারা বিশ্বব্যাপী কখনোই ইসলামী আমির রাষ্ট্র ক্ষমতায় আসবে না, এটা চিন্তাই করা যায় না ইমাম মাহদী আসার আগ পর্যন্ত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত এবং পরিচালিত, বলুন আলহামদুলিল্লাহ। মতভেদের সময় কি করবেন? সবাই তোমার মতভেদ করার দিন ব্যস্ত, যত আলেম তত দল, এটাই হলো বাংলাদেশের বাস্তবতা। শুধু আজকে না, এই যুগে যুগে ছিল, আগে দিনেও হবে, এটা স্বাভাবিক। কারণ যার জ্ঞান বেশি সে কিছু নতুন নতুন কথা বলবেই, ব্যাখ্যা তার বেশি। সাহাবায়ে কেরাম কিন্তু মতভেদ করতেন না, রসুলের 23 বছর, ইবনে আব্বাস বলছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ 23 বছর নবুয়তের জিন্দেগিতে আমরা যারা সাহাবি ছিলাম আমরা মাত্র 13টি বিষয়ে তার কাছে জিজ্ঞাসা করেছি বুঝতে না পারার কারণে। 23 বছরে 13টা, আমাদের তো ঘন্টা 13টা হয়, কোনোটাতেই কেউ একমত না। এমনকি সালাতটা কিভাবে পড়তে হবে বাংলাদেশের আলেমরা এখন একমত হতে পেরেছে কি দেখান তো? পারেনি। অত বুখারী মুসলিম তিরমিজি সব কিন্তু অনুবাদ হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন থেকে, তাই তো? ইসলামিক ফাউন্ডেশনে কি বুখারী মোতাবেক সালাত আছে? তো বোঝা গেল আলেমরা যদি কখনো সালাত নিয়ে ঐক্যবদ্ধ হতে পারেনি, এরা রাষ্ট্র ক্ষমতা যে কিভাবে ঐক্যবদ্ধ হবে? এ আগামী সোমবারে মিলাদ, তাই তো? দেখবেন না কি হয়েছে, শুরু হয়ে যাবে। যদি বলেন এটা বেদাত তা আপনার খেয়ে ফেললেন, কারা সেরা? আপনার যে পোশাকে ভালো, দেখতে ভালো, চমৎকার সুন্দর চেহারা, তারাই এগুলি করবে। আর তাদের ডিগ্রি যে এত বেশি, আগে পিছিয়ে আসল নামটা যে কোনটা বলাই হয় না, খালি ডিগ্রি বলতে হয়, এত বেশি ডিগ্রি তাদের। তাহলে আল্লাহকে তাদের এলেম দেয়নি? নিশ্চয় দিয়েছে, কিন্তু আল্লাহ তো হেদায়তের মালিক। অনেক সময় আল্লাহ পাক এলেম দিয়েই মানুষকে পদভ্রষ্ট করেন, ইবলিস করেনি? ইবলিস এত বড় আলেম ছিল যে তাকে আল্লাহ পাক জান্নাতে রাখার অনুমতি দিলেন ফেরেশতাদের সাথে, যখন বলে তুমি আদমকে শ্রদ্ধা করো, বলে আমি হতাম, আমি আগুনের সৃষ্টি, আগুন হলো মাটির সৃষ্টি, আমি কি আগুন হয়ে মাটিকে শ্রদ্ধা করব? আল্লাহর সঙ্গে তর্ক করতে গেল, ব্যাস আউট। তো এই বেশি এলেম শিখলে বেশি যুক্তিও সে বলতে পারে, কিন্তু আমাদের কাছে তর্কের চাইতে দলিলের গুরুত্ব বেশি। আমরা দেখছি আল্লাহ রাসূল নিজের জন্মদিবস পালন করেননি, আমরা কোন দায়ে পড়ে গেল? তিনি নিজের মৃত্যুদিবস পালন করলেন না। আলাইকুম সুন্নতি সুন্নতে খুলাফায়ে রাশিদিন মাহদীন, তিনি বলে গেলেন দেখো আমার মৃত্যুর পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা মেনে চলবে আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত। এখানে কোথাও আমরা দেখি নাই তিনি ঈদ মিলাদুন্নবী করেছেন বা করতে বলেছেন বা ধারে কাছেও নেই। তা আমরা কি জন্য করছি? এর কোনো জবাব দিতে কেউই পারবে না, নানাবিধ যুক্তি ছাড়া। যুক্তির মধ্যে আমরা ঢুকবো না, আমরা করোনা হাতে দলিল নিয়ে কাজ করা অভ্যস্ত, যেটা সাহাবায়ে কেরাম করতেন, সহজ সরল জীবনযাপন করে আমরা অভ্যস্ত। এখানে যে কি করতে হবে, আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলছেন যেটা কোরআনে আসছে সেটাই আপনাদের শোনাচ্ছি এখন। ফালে যা এলাকা فادعوا واستقم كما امرت ولا تتبع اهواءهم। এটা আপনাদের জন্য কিন্তু আমাদের নসিহত, যে আল্লাহ বলেছেন কোরআন আমি খেলে অনুবাদ করার মালিক। আল্লাহ রাসূল যখন কোন কথা বলছেন নানা রকম তর্ক আসছে, এক একজন এক এক রকম ব্যাখ্যা দিত, ব্যাখ্যা অস্থির, মতভেদ করত কোরআনে, মতভেদ করত ওরা ইহুদি নাসারা তাদের তাওরাত ইনজিলে মতভেদ করেছে আমাদের অন্য মানুষগুলা, বিশেষ করে মক্কার নেতারা। তখন তিনি তার নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন ফালে যা লেখা এই মতভেদের কারণেই হস্তাকিম ফাদাও ইলা তাওহীদ, তুমি তাওহীদের দিকে মানুষকে আহ্বান করো। ওরা বলছে আমরা তো ওসিলে পূজা করি, আমার কি পুতুলকে আল্লাহ বলি নাকি? ওদের মাধ্যমে আল্লাহ কাছে চাচ্ছি, এতে দোষ কি? এই যে বিতর্ক, এই বিতর্কের দিকে তুমি ঢোকো না, তুমি ফাদাও ইলা তাওহীদ, তুমি মানুষকে সেরে তাওহীদের দিকে আহ্বান করো। অস্তাকিম কামা উমিরতা, যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে তুমি সেইভাবে তার উপরে অবিচল থাকো। ওলা তাত্তাবি আহওয়াহুম, ওদের খামখেয়ালি কথার দিকে অনুসরণ করো না, ওদের খেয়ালখুশির অনুসরণ করো না। জবাব কিন্তু হয়ে গেল, আমরা হাদিসে পাইনি, করবো না, কোনো যুক্তির মধ্যে ঢুকবো না, কথা শেষ। কারণ আমি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েসা আব্দুল দিনার এবং দিরহামে ও তায়েসা আব্দুল খামিসা ইন উতিয়া রাদিয়া ওয়া ইন লাম ইউতা সাখাত ফাতায়েসা ওয়া ইনতাকাস তুবা লিআব্দিন আখযুন বিনানি ফারসিহি ফি সাবিলিল্লাহ ইন কানা ফিল হিরাসা ফাওয়া ফিল হিরাসা ওয়া ইন কানা ফিস সাকা ফাওয়া ফিস সাকা ইন ইসতাযনা লাম ইউযান লাহু ওয়া ইন শুফিয়া লাম ইউশাফা রাওয়াহুল বুখারী। এই অবস্থায় আন্দোলনের অনুসারে যারা আমার তাবা মাক, যারা আমাদের সংগঠনভুক্ত যারা লোক আছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, তাদের করণীয় কি হবে? আল্লাহ রাসূল তার ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন। দেড় হাজার বছর আগের এই ব্যাখ্যায় হাদিস পড়লে আশ্চর্য মনে হয় যে কি করে উনি জানলেন যে মানুষগুলো এইভাবে মতভেদ করবে, ঐক্য ভেঙে দেবে, জামাত শেষ করে দেবে। তখনই আল্লাহ রাসূল সব আমাদেরকে বলে গেছেন দেখো তায়েসা আব্দুল দিনার ও দিরহাম ও তায়েসা আব্দুল খামিসা, ধ্বংস হোক দিনার ও দেরহামের গোলামরা। দিনার দেরহাম মানে কি? টাকা পয়সা। আব্দুল খামিসা, সুন্দর পোশাকের গোলামরা, ধ্বংস হোক। বোঝা গেল টাকা পয়সা বা দুনিয়াবি লোভের কারণেই মানুষ বিভক্ত হয়, মতভেদ করে, এটা বোঝা গেল না? তো ওইটাকে আল্লাহ রাসূলের ভাষা হচ্ছে তায়েসা, ধ্বংস হোক ওরা। ইন উতিয়া রাদিয়া, যদি ওকে দেওয়া হয় তাহলে খুশি হয়, ইনলাম ইউতা সাখাতা, যদি না দেওয়া হয় তাহলে সে ক্রুদ্ধ হয়। ধ্বংস হোক, দেখেন রাসূলের ভাষাগুলো কত কঠোর ভাষা হচ্ছে না? তুবা আলে আব্দিন, ওই বান্দার জন্য জান্নাতের সুসংবাদ। আখজুম বিনানে ফারসিহি, যে তার ঘোড়ার লাগাম ধরে অলওয়েজ দাঁড়িয়ে থাকে স্ট্যান্ডিং পজিশনে, আমির কখন কি বলবে, কখন কি নির্দেশ আসে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, নিজের কোনো কাজে না, আল্লাহর পথে কাজ করার জন্য যখন ইমারতের নির্দেশ আসবে কখন যে কি আসে, যারা অলওয়েজ রেডি থাকে। আবু বকর আল্লাহ রাসূলের হিজরতের জন্য ঘরের বাইরে দরজার কাছে ঠেস দিয়ে রাতে বসে থাকতেন না, কখন আল্লাহ নবী আসবে? এরাই হল আসল কর্মী। ইনকানা ফিল হারাসা, যদি তাকে বলা হয় তুমি পাহারাদারি করে, সে পাহারাদারি করে, যদি তাকে বলে তুমি একদম পিছনে জুতো রাখবে, ওখানে যেয়ে বসো, ওখানে যেয়ে বসে। যদি সে কোনো কিছু ওজোর খাই করে তার ওজোর কবুল করা হয় না, যদি সে কারোর জন্য সুপারিশ করে তার সুপারিশ কবুল করা হয় না, এরপরেও সে ইমারতের আনুগত্যের মধ্যে থাকে, তুবা আলী আবদিন, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। অর্থাৎ মতভেদ থেকে দূরে থাকতে হবে। অবিচল থাকার ফলাফলটা কি? আমি যে থাকবো, কোরআন হাদিসে পরে দৃঢ় ফলাফল কি? আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাহজানু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশুরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। যে সমস্ত লোকেরা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর এই কথার উপর দৃঢ় থাকে, তাদের উপরে ফেরেশতা সমূহ নাজিল হয় এবং তারা বলে লা তাখাফু, তোমরা ভীত হয়েও না, ওয়ালা তাহজানু, চিন্তান্বিত হয়েও না, আমরা তোমাদের সঙ্গে ছিলাম দুনিয়াতে এবং সব সময় আখিরাতেও থাকছি। এই যে আল্লাহর পক্ষ থেকে এরপর বলা হয়েছে নুজুলাম মিন গফুরুর রহিম, মহা ক্ষমাশীল ও দয়াবান আল্লাহর পক্ষ থেকে এটাই তোমাদের জন্য আপ্যায়ন, এটা হলো আমাদের সুসংবাদ। এবার কিছু দৃষ্টান্ত নেন। ইয়ামানের লোকেরা এসে আল্লাহ রসুলকে বললেন যে আল্লাহ রসুল, আমাদের ওখানে আপনি কিছু লোক পাঠিয়ে দেন যারা আমাদের দিনের দাওয়াত দেবে, আমাদের এলাকাবাসী আপনার জন্য পাগল, তাই আমাদের সময় জলসার দাওয়াত দেন, আমাদের খুব বলে স্যার আপনি গেলে এই হবে মেলা কিছু। তো ওরকম ভাবে আল্লাহ নবী তো সরসিদা মানুষ দাওয়াত চাইছে, দাও কত লোক লাগবে স্যার, একটু বেশি লোক গেলে ভালো হয়, কেন বিশাল এলাকা। তো উনি 70 জন পাঠিয়ে দিলেন, মদিনার সবচেয়ে বিজ্ঞ সাহাবি কারি যারা ভালো আলেম তাদেরকে পাঠিয়ে দেন। একটা পত্র দিলেন সেই গোত্রের নেতার কাছে, চলে গেল সেখানে। সেখানে যাওয়ার পরে ওরা মুনাফিকি করল, গোত্রের নেতা যিনি ছিলেন তার কাছে হারাম বিন মেলহান পত্রবাহক চিঠি দিলেন, পত্র না পড়েই তার পূর্ব পরিকল্পনা মোতাবেক পিছন থেকে একজন এসে তাকে বর্ষা বিদ্ধ করে হত্যা করল। যখন রক্ত দেখেছে তখন তিনি খুশি হয়ে বলছেন ফুস্ত রাব্বিল কাবা, আল্লাহু আকবার, ফুস্ত রাব্বিল কাবা, আল্লাহ মহান, আমি কৃতকার্য হয়েছি রবের কাবার, রবের কসম করে বলছি আমি সফল হয়েছি, অর্থাৎ আমি শহীদ হয়ে যাচ্ছি। এমনি করে 70 জনকে মেরে ফেলছিল সেখানে, একজন লোক কোনো মতে বেঁচে গেছিল। ওই যে হত্যার মানে বর্ষায় আঘাত করার সঙ্গে সঙ্গে উনি এই কথাটা বললেন, আল্লাহু আকবার ফুস্ত রাব্বিল কাবা, আল্লাহ মহান, আমি সফল হয়েছি কাবার, রবের কসম করে বলছি। এই কথাটা যে মেরেছিল এর কানে ঢুকলো কঠিনভাবে, ওর তখন কেঁপে উঠছে, একই লোকটা মরছে অথচ কোনো দুঃখ নাই। এই ধাক্কায় এই লোকটা পরে মুসলমান হয়ে গেল। নিশ্চয় এর মধ্যে একটা সত্য আছে, যে সত্যের তেজে সে আদৌ দুঃখ করে না, সে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে চলে যাচ্ছে, সে বড় খুশি, কারণ সে শহীদ হয়ে দুনিয়াতে বিদায় হয়ে যাচ্ছে। এখানে একটা বিষয় রয়েছে, এই খবরটা যখন আল্লাহ রসুলের কাছে গেল, তিনি তখন কিন্তু শক্তিশালী, 4th হিজরির সফর মাসে ঘটনা, তখন তিনি বদর বিজেতা সেনাপতি, ইচ্ছা করলে তিনি প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি কি করলেন, প্রতিশোধ নিলেন না। এবং এই যে 70 জন মারা গেল, তাদের উত্তরাধিকারীরা এসে আল্লাহ রসুলের কাছে কোনো অভিযোগও পেশ করলো না, যে আপনি পাঠালেন, যাচাই বাছাই করলেন না, আমার লোকগুলো সব মরে গেল, 70টা পরিবার আজকে নিঃস্ব হয়ে গেল, ইত্যাদি মেলা কথাই তো আছে, তাই না? কেউ কোনো অভিযোগ করেনি, তারা খুশি যে আমার বাবা কি আমার স্বামী বা আমার ভাই শহীদ হয়ে দুনিয়াতে বিদায় হয়ে গেছে, তাদের মনে কোনো দুঃখ নাই। কিন্তু আল্লাহ রসুল কি করলেন, তাদের বিরুদ্ধে রেওয়ালে জাকওয়ানের বিরুদ্ধে আল্লাহর কাছে কোনোতে নাজেলা পাঠ করলেন 1 মাস ধরে, 5 ওয়াক্ত সালাতে 1 মাস ধরে তিনি কোনোতে নাজেলা পড়লেন, যে কোনোতে নাজেলা আমরা আমাদের সংগঠনের সব বলে দিয়েছি যে আপনারা দৈনিক রোহিঙ্গা ভাইদের জন্য কোনোতে নাজেলা পাঠ করুন, কারণ আল্লাহর গায়েবী মদত ছাড়া এদের জুলুম থেকে বাঁচানোর কোনো ক্ষমতা আমাদের নাই, তাই না? আর আল্লাহর হুকুম যদি নাজিল হয়ে যায় তো বান্দার কিছু করার আছে, কিচ্ছু করার ক্ষমতা নেই। এজন্য আমরা দোয়া করব, আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহ আমরা আপনাকে তাদের বুকের উপরে রাখছি তাদের সামনে, এবং তাদের অনিষ্টকারিতা থেকে আল্লাহ তোমার আশ্রয় প্রার্থনা করছি। এই দোয়াটা আপনারা সবাই করবেন, সালাত রাসূল দেওয়া আছে, দেখবেন। যদি আমরা এইভাবে তাদের জন্য দোয়া করি, হয়তো আল্লাহর পক্ষ থেকে এর ফয়সালা নেমে আসতে পারে। সালাত রাসূল 170 পৃষ্ঠায় আপনারা কুনুতে নাযিল দোয়াটা পাবেন, শশ মসজিদে ফজরের পরে বা ইশার পরে, যেখানে যখনই আপনারা সুবিধা পান আপনারা কুনুতে নাযিলে পাঠ করুন। কারণ এই মজলুম মুসলমান শুধু রোহিঙ্গারাই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে যেভাবে জুলুম হচ্ছে, বাংলাদেশেও আমাদের আহলেস ভাইদের প্রতি যে জুলুম শুরু হয়েছে সরকারিভাবে এবং বেসরকারিভাবে, সকল মজলুমের পক্ষে আমরা আল্লাহর কাছে এই দোয়া করব, আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম, বলো আমার সাথে, আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম। আল্লাহ আমরা তোমাকে রাখছি তাদের সামনে, এবং তোমার কাছেই আমরা তাদের অনিষ্টকারিতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ যদি আশ্রয় দেন, বান্দার কোনো প্রয়োজন আমাদের নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন। কারোর মধ্যে যেন ডাইনে বায়ে দোদুল্যমান জিনিসটা না থাকে, দোদুল্যমান ব্যক্তি কখনোই জান্নাত পাবে না। আমাকে অবশ্যই অবিচল থাকতে হবে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের উপরে, এবং নিঃসন্দেহে আমাদেরকে ঐক্যবদ্ধ এবং জামাতবদ্ধ থাকতে হবে, যেটা আমরা প্রতিষ্ঠা করেছি। এই বিষয়টা আপনারা সবার খেয়াল রাখার চেষ্টা করবেন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।